না এলো ভের বলি, নেবে না কেউ কাঁধের ঝুলি, সোনা এলো ভের বলি, নেবে না কেউ কাঁধের ঝুলি, ইতর যাত্রা বলি, ইতর যাত্রা বলি, দূরে ঠেলে নাহি দেবে মানব সমাজ, কবে গো সৃজন হবে। আমির ফকির হয়ে একঠান, সবার পাওনা পাবে সবাই, আমির ফকির হয়ে একঠাই, সবার পাওনা পাবে সবাই, আশরাফ বলি আরে হাই, আশরাফ বলি আরে হাই, হবে কেহ নাহি পাবে এমন মানব সমাজ, কবে গো কবে গো সৃজন হবে। ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিগির, ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিগির, কেতে বলে লালন ফকির, কেতে বলে কেতে বলেন লালন ফকির, কে মোরে দেখায়ে দেবে এমন মানব সমাজ, কবে গো কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে এমন মানব সমাজ, কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে।